ফেটে আলো জ্বলে গেল কত ভালো। আমার একটা ফ্যাসিনেশন আছে গান নিয়ে, মানে 12 বছর ধরে, মানে ইনফ্যাক্ট আমি যখন শুরু করেছিলাম ইনফ্যাক্ট তখনও আমি জিদ্দার সাথে প্রচুর মারপিট হতো, যে জিৎ গাঙ্গুলির সাথে না দাদা এরকম গান না, আবার গান ভালো হলে আমরা ওইখানেই নাচতে শুরু করে দিতাম। তো আই হ্যাভ দিস ন্যাক ফর সং, তো ওয়েন আই বিকেম আ প্রোডিউসার, তো আমার ফার্স্ট ক্রাইটেরিয়া ছিল কি আমার সাথে গান যেন ভালো হয়। আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাট চ্যাম্প রেসপন্স, বাট আগেন ককপিটের জন্য আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য হোল থিং, আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য ট্রেন্ড অ্যান্ড সামথিং। তো সেই জন্য আই ওয়াজ মোর ফোকাসিং অন মেলোডি। মিঠে আলো হচ্ছে কি ওয়ান অফ মাই ফেভারিট নাম্বার। মিঠে আলো ইজ এক্স্যাক্টলি অ্যাজ মিঠে অর মিষ্টি। রুকমিনিকে সত্যি খুব ভালো লাগছে, এন্ড দ্য কাইন্ড দ্য ওয়ে উই হ্যাভ শট দ্য সং, মানে খুব মিষ্টি ভাবে আমরা শুট করেছি। লাইক ইউ নো, লাইক আমি অনেকগুলো রোমান্টিক সং শুট করেছি কিন্তু এরকম ভাবে আই ডাউট কি আমি শুট করতে পেরেছি কিনা। আমাদের দু রকমের রোম্যান্স আছে, কোয়েলের সাথে খুব ম্যাচিওর একটা রোম্যান্স যেখানে লাইক বোথ আর ভেরি ম্যাচিওর যারা বিয়ে করেছে, এন্ড একটা আছে দে জাস্ট ফল ইন লাভ। তো সেই জায়গা থেকে আই ওয়ান্ট টু ডিফারেন্ট টাইপ অফ মেলোডি। When we were picturizing the song, তখন আমাদের ক্যারেক্টার ওয়াইজ লাইক কীর্তি অ্যান্ড দীপ্তি বিন্দু যে ক্যারেক্টারটা আছে তাদের মধ্যে একটা ফার্স্ট টাইম লাভ ফ্যাক্টর, একটা ইনফ্যাচুয়েশন, একটা বাবলি ফিল দ্যাট দিস গার্ল হ্যাজ ফলন ফর হিম। ঢাক বাক্সগুলো শহরে আর নেই। Whenever you will see it, you'll see that katana ko close up shots dia shoot kara ache, because the feel of the song was to capture the emotion, to capture the you know the feeling of falling for someone. During the shooting of this song I remember it was our first sequence of song, the first frame is this flight and our wings are upar amra dariye achi, khub bhoy legechilo amader utte. I remember because ekta single solitary ekta shiri diyechilen, shita amar majkhan theke half bhanga moto chilo, so ota kore hartchilam, and ekta step near pay I realized that dutu pin niche theke puro payer moddhe puchhe ache. Every step I took mithe alo tak kore kore pin lagchilo, abar jele gelo tak kore kore arekta pin lagchilo, serum korte korte somehow we did it. Definitely get goes going up, khub oshadhan melody diyeche. I'll thank Oingdom for Aatif Aslam. আমার ইচ্ছে ছিল আতিফ কে দিয়ে গান গাওয়ানোর। মিঠে আলো জ্বলে গেল কত ভালো। তার সঙ্গে হচ্ছিল নিকিতা গান্ধী, একটা ভীষণ ইয়াং ব্র্যান্ড নিউ সেন্সেশন দ্যাট উই হ্যাভ রাইট নাও। ভাগা ভাগা ঘুরে গেল তার ঘর উড়ে, মন খারাপ হয়ে বৃষ্টি হয়ে চলে ধরে। মিঠে আলো উইল হয়তো ফিজিক্যালি অতটা মিঠে এক্সপিরিয়েন্স না, বাট ইমোশনালি মোস্ট ডেফিনেটলি ভেরি ভেরি মিঠে, অ্যান্ড আই থিঙ্ক অডিয়েন্সের লাভটা তো সব থেকে বেশি। আই এম ভেরি এক্সাইটেড কি যখন ছবিটা রিলিজ হবে, যখন এই গানটা আসবে, আই থিঙ্ক অল দ্য অডিয়েন্স উইল ফল ইন লাভ উইথ দ্য ক্যারেক্টার মি অ্যান্ড রুকমিনি। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড থ্যাংক ইউ ফর মেকিং মি ফিল সাচ এ ঠিকানা। ঢাক বাক্সগুলো শহরে আর নেই, মনের আলি গলি খুঁজে ফিরি আমিও। মিঠে আলো জ্বলে গেল কত ভালো। মিঠে আলো জ্বলে গেল কত ভালো। মিঠে আলো জ্বলে গেল